বিশ্বাস করতে পারছিলেন না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। হযরত ওমর তাদের মধ্যে একজন, যিনি একজন বড় আবেগী মানুষ, তিনি বললেন, তলোয়ার তুলে যে ব্যক্তি বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করেছে, আমি তার গর্দান উড়িয়ে দেব। অথবা বললেন, যে বলবে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে। ভাই, অনেক যুবক ভাই আমাদেরকে কটাক্ষ করেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করেন, জিহাদের 800 আয়াত আছে কোরআন থেকে ডিলিট করে দেন, তার মানে জিহাদ করতে হবে। আজ সহি আকিদার মানুষরা দলে দলে বিভক্ত, কেউ জিহাদ নিয়ে, কেউ তবলিগ নিয়ে, কেউ জামাত নিয়ে, কেউ আরো কিছু নিয়ে, এক একটা দিক নিয়ে তারা সরে যাচ্ছে, কেউ চাঁদ নিয়ে সরে যাচ্ছে, আবার কেউ নিজে নানা রকম দলবাজি শুরু হয়ে গেছে সহি আকিদার মানুষদের মাঝে, যুবক ভাইরা ভ্রষ্ট হচ্ছে। আমরা বলি, দেখুন, শুধু আবেগ থাকলে হবে না, আবেগের লাগাম চাই। যদি আপনি বলেন 800 আয়াত ডিলিট করতে, তাহলে অন্য যে আয়াতগুলো আছে যেখানে জেহাদের বিরোধী কথা বলছে, সেই আয়াতগুলো কি করা হবে? যুবক ভাইরা আমার, গঙ্গার পানিতে গোসল করতে নেমে লগি নিয়ে নৌকা টানছে একজন, সেই লগিওয়ালা মাঝিকে জলের ছিটা দিয়ে লগির গুঁতো খাবেন না। আপনি জলের যত ছিটা মারবেন, সে তার হাতে লগি আছে, সে লগি মারবে আপনাকে, আপনার পানির ছিটা তার গায়ে কিছু লাগবে না, কিন্তু লগির গুঁতো খেতে খেতে আপনি শেষ হয়ে যাবেন। একবার বাপবেটায় যাচ্ছে রাস্তায়, ও হোমরা চোমরা এক মস্তান এসে কোন এক কারণে বাপকে একটা থাপ্পড় মারল। বেটা বলছে, আর একবার মার দিকে দেখবো তোকে, তোকে দেখে নেবো, আর একবার মার। তখন আবার একবার মেরেছে, তখন বেটা বলছে, আবার আমার বাপকে মারলি, আর একবার মার দিকে তোকে দেখে নেবো, আবার এক থাপ্পড় মেরেছে, আবার একই কথা বলছে বেটা। শেষকালে বাপ বলছে, বেটা রে, তুই যদি চুপ থাকিস তাহলে আমি মারটা খাই না, তুই করতে তো কিছু পারবি না, আর খাও খায় মুখ খুলে মুখ ফোটানি করে আমার বারো বারো মার খাওয়াচ্ছিস, চুপ থাক, কমসে কম আমি মার খাওয়া থেকে বেঁচে যাব। যুবক কাজ আপ করতে দেন, আপনি আইনকে নিজের হাতে নেবেন না, দণ্ডবিধি কায়েম আপনি নিজে করবেন না, হত্যা করা সরকারের কাজ, হত্যা করা আপনার নিজের ব্যক্তিগত কাজ না, সরকার যদি নিজের কাজ না করে তাহলে আপনি তার জন্য দায়ী হবেন না। যুবক ভাইরা আমার, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণ করতে থাকি, বিশ্বের নেতৃত্ব কর্তৃত্বের ডোর যাদের হাতে, আমি তাদেরকে বলি বা আমরা সবাই বলি, সব মুসলিম সন্ত্রাসী না, মুসলিম মাত্র সন্ত্রাসী না, সন্ত্রাসের কোনো জাত নেই, সন্ত্রাস একটি রোগ, এই রোগ নির্ণয় করুন এবং তার সঙ্গে চিকিৎসা করুন, কারণ নির্ণয় করুন। আমরা যা জেনেছি, সন্ত্রাসের কারণ হল লাঞ্ছনা ও বঞ্চনা, বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিন, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। লাঞ্ছিত মানুষকে সম্মান করতে শিখুন, তাদেরকে সম্মান দিন, সন্ত্রাস পৃথিবী থেকে মুছে যাবে। সময় শেষ হয়ে গেছে, শেষকালে যুবক ভাইদেরকে একটি কথা বলবো, যে নিজে নিজে ফতোয়া না নিয়ে, নিজের মনের খেয়াল খুশিতে না চলে, ওলামাদের সাহচর্য গ্রহণ করুন, যারা বড় বড় আলেম তাদের পরামর্শ নিয়ে চলুন, ইনশাআল্লাহ পথ পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন, আমার যুবক ভাইদেরকে হেদায়েত করুন, যেন এই জাতির, এই উম্মতের যে নেতৃত্ব কর্তৃত্ব তা তাদের হাতে আসে এবং এই জাতিকে সত্যের দিকে আহ্বান করতে পারে। আল্লাহ তাআলা কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উকাবি রূহ জব বেদার হোতি হ্যায় জওয়ানো মে নজর আতি হ্যায় উনকো আপনি মঞ্জিল আসমানো মে, নহীঁ তেরা নশেমন আসর সুলতানি কে গুম্বদ পর তু শাহী হ্যায় বসেরা কর পাহাড়ো কে চটানো কা। কবির ভাষায় দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবা লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে ہمارے سامنے آتی ہے کہ اسلام پر ہر دور میں کوئی نہ کوئی بڑی مصیبت آئی ہے اور اللہ رب العالمین نے اس دین کی حفاظت کی ہے۔ آج کی تاریخ میں اگر ہم دیکھیں تو اسلام کے لیے جو سب سے بڑی مصیبت آئی ہے وہ ہے ISIS۔ یہ ایک بڑی مصیبت آج ہم مسلمانوں کے سامنے ہے۔ غیر مسلم تو دور کی بات، خود مسلمان اس مسئلے میں پریشان ہیں کہ حق کیا ہے اور ناحق کیا ہے، صحیح کیا ہے، درست کیا ہے، آیا اس کے اسلام سے کوئی تعلق ہے بھی کہ نہیں ہے۔ اس معاملے کو لے کر غیر مسلم تو دور، عام مسلمان بھی پریشان ہیں۔ لہذا اس پہلے کو سلجھانے کے لیے، اس گتھی کو سلجھانے کے لیے، اس عظیم